إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال الله تعالى وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا لا إله إلا أنا فاعبدون أما بعد প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে শর্ত আশ-শাহাদা, তাওহীদের যে শর্তাবলী আছে, যে সাতটা শর্ত আছে তাওহীদের, এ সম্পর্কে আমরা সবাই জানি। এই তাওহীদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার প্রতি সর্বপ্রথম ওয়াজিব করেছেন। এই তাওহীদ, এই তাওহীদ হচ্ছে ঈমান এবং ইসলামের মূল। এই তাওহীদ যার জন্য আল্লাহ তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আর এই লিয়া আবুদুনের ব্যাখ্যা মুফাসসিরিনগণ বলেন যে লিয়াহিদুন, মানে আমার একত্বকে মেনে নেওয়ার জন্য, আমার তাওহীদকে মেনে নেওয়ার জন্য আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং এটা হচ্ছে বান্দার প্রতি আল্লাহর হক। এই তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে বান্দার ইসলাম এবং কুফরির মধ্যে পার্থক্যকারী। যে এই তাওহীদকে মেনে নেয় সে মুসলিম, আর যে এই তাওহীদকে মেনে নেয় না সে হচ্ছে কাফের। ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। সুতরাং এই তাওহীদ আমাদের মধ্যে শুরু হওয়ার জন্য, এই তাওহীদ আমাদের মধ্যে গ্রো করার জন্য আমাদের কিছু শর্ত পূরণ করতে হয়। যে শর্তগুলো পূরণ না করলে বান্দার তাওহীদ সঠিক হয় না, বান্দার তাওহীদ গ্রহণযোগ্য হয় না। শর্ত কি এই জিনিসটা আগে বোঝা দরকার। আরবিতে শর্ত, ইংরেজিতে বলা হয় থাকে কন্ডিশন, এবং বাংলায় বলা হয় শর্ত। শর্ত হচ্ছে এমন একটা বিষয় যার অনুপস্থিতিতে, এই জিনিসটা পাওয়া না গেলে মূল বিষয়টা অনুপস্থিত থাকে, মূল বিষয়টা পাওয়া যায় না। তাওহীদের অবশ্য করণীয় কিছু কন্ডিশন আছে, অবশ্য করণীয় কিছু শর্ত আছে, যে জিনিসগুলা পূরণ না করলে বান্দার তাওহীদ গ্রহণযোগ্য হয় না, অ্যাকসেপ্টেবল হয় না। আমরা উদাহরণস্বরূপ দেখি, সলাত, সলাতের কিছু শর্ত আছে, যে শর্ত গুলা পূরণ না করলে বান্দার সলাত গ্রহণযোগ্য হয় না। যেমন তাহারা বা পবিত্রতা অর্জন করা, উযু কিংবা যার জন্য প্রয়োজন গোসল, উযু এবং গোসলের মাধ্যমে তাহারা অর্জন করা, এটা হচ্ছে সলাতের একটা শর্ত। তারপরে সলাতের শর্ত হচ্ছে সতর ঢাকা, কিবলামুখী হওয়া, পাক পবিত্র জায়গার মধ্যে দাঁড়ানো, এগুলো হচ্ছে সলাতের শর্ত। এই শর্ত গুলার একটা শর্ত যদি কেউ ফিল আপ না করে এই কন্ডিশন গুলা, তাহলে তার ওই সলাত গ্রহণযোগ্য হয় না। এক্সাম্পল, যেরকম সে যদি অজু না করে সলাতে দাঁড়িয়ে যায় তাহলে তার সলাত গ্রহণযোগ্য নয়। যেরকম সে যদি তা কিবলামুখী না হয় তাহলে তার সলাত গ্রহণযোগ্য নয়। অনুরূপভাবে এই তাওহীদের যে সাতটা শর্ত আছে, এই জিনিসগুলা পরিপূর্ণভাবে খিলাফ করতে হবে, আদায় করতে হবে, আর না হলে বান্দার তাওহীদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এবং আমাদেরকে এটা বুঝতে হবে, শর্ত হচ্ছে বাহিরের বিষয়, কোনো জিনিসটাকে শুরু করার পূর্বে প্রি কন্ডিশন, এটা পূর্ব শর্ত। যেরকম সলাতের বাহিরের বিষয় হচ্ছে উযু, তারপরে সতর ঢাকা, কিবলামুখী হওয়া, পবিত্র জায়গা দাঁড়ানো, এই বিষয়গুলো। আর ঠিক অনুরূপ ভাবে তাওহীদেরও শর্ত গুলো হচ্ছে বাহিরের বিষয়। এই শর্ত গুলা যখন পূরণ করবে বান্দা, তখন তার তাওহীদটা সঠিক হবে, তার তাওহীদটা গ্রহণযোগ্য হবে, তাওহীদটা তার পূর্ণাঙ্গ হবে। তাওহীদের সাতটা শর্ত আছে, সালফে সালিহীনগণ কোরআন এবং সুন্নাহ থেকে এই শর্ত গুলা আলাদা করেছেন, এই কন্ডিশন গুলা আলাদা করেছেন কোরআন এবং সুন্নার ভিত্তিতে, যেন বান্দা তাদের সমস্ত মূলের মূল যে তাওহীদ, এই তাওহীদকে সঠিক করতে পারে, এই তাওহীদকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে পারে, যাতে তাদের তাওহীদ পূর্ণাঙ্গ হয়। তাওহীদের সর্বপ্রথম শর্ত হচ্ছে আল ইলম বা জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَاللَّهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوَاكُمْ। فَاعْلَمْ আল্লাহ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, তুমি জেনে নাও, জেনে রাখো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এখানে আল্লাহ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন তাওহীদ সম্পর্কে জানার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, হাযা বালাগুন লিন্নাসি ওয়ালিয়ুনযারুবিহি ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদু ওয়ালিয়াযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলছেন হাজা বালাগুল লিন্নাস ওয়ালিয়ুনযারু বিহি, অতঃপর আল্লাহ বলছেন যে ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, ওয়ালিয়ালামু আল্লাহ বলছেন তারা জেনে নিবে। আল্লাহ এখানে বলেন নাই ওয়ালিয়াকুলু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, যাতে তারা বলে, এটা বলেন নাই আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালিয়ালামু, তারা জেনে নিবে। সুতরাং আল্লাহ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন এই তাওহীদ সম্পর্কে জেনে নেওয়ার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অনেক নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন এই তাওহীদ সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর একত্ব সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য। তাদের দাওয়ার, তাদের আহ্বানের মূল বিষয় ছিল এই তাওহীদ, যাতে এই তাওহীদ তাদেরকে শিক্ষা দেওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন সূরা আম্বিয়ার মধ্যে, وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ। وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ আমি আপনার পূর্বে এমন কোন রাসূল পাঠাই নাই, إِلَّا نُوحِي إِلَيْهِ আন্নাহু এই ওহী ব্যতীত তার নিকট যে লা ইলাহা ইল্লা আনা আমি ব্যতীত আর কোন ইলাহ নাই, ফাবুদুন। সুতরাং সমস্ত নবী এবং রাসূলরা আসছেন এই তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ আরো বলেন যে সূরা নাহলের 36 নম্বর আয়াতে, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, ولقد بعثنا في كل امه رسولا সমস্ত উম্মার নিকট নবী এবং রাসূল আসছেন এই নির্দেশ দেওয়ার জন্য যে আনি আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, এককভাবে আল্লাহর তাওহীদকে মেনে নাও, আল্লাহর এককভাবে ইবাদত করো, এবং অজতানিবুত তাগুত এবং তাগুত থেকে দূরে থাকো, আল্লাহ ব্যতীত সমস্ত বাতিল মাবুদদের থেকে দূরে থাকো। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে এখানে নির্দেশ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, এমনকি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রেরণ করেছেন এই শিক্ষা দেওয়ার জন্য যে তাওহীদ এ সম্পর্কে যেন আমরা বিস্তারিত জানি। এই জন্যই বান্দার প্রতি সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে এই তাওহীদ সম্পর্কে জানা। এই তাওহীদ সম্পর্কে জানা বান্দার প্রতি সর্বপ্রথম ওয়াজিব। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, এ কথা জানা অবস্থায় যে মৃত্যুবরণ করলো সে জান্নাতে যাবে, রাওয়াহুল মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এই তাওহীদ সম্পর্কে কি জানতে হবে? তাওহীদ সম্পর্কে জানতে হবে যে এই তাওহীদের কি কি প্রকারভেদ আছে, এ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হবে। এই প্রকারভেদ গুলো সম্পর্কে যেরকম তাওহীদকে সালফে সালেহীনগণ বোঝার জন্য তিন ভাগে ভাগ করে থাকেন, কেউ কেউ চার ভাগে ভাগ করে থাকেন, তাওহীদ আর রুবুবিয়া, তাওহীদ আল আসমা ওয়া সিফাত, তাওহীদ আল উলুহিয়া। এ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হবে। রব হিসাবে আল্লাহর একত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একমাত্র আসমান এবং জমিনের রব, সমস্ত কিছুর মালিকানা আল্লাহর, সমস্ত কিছুর উপর একক কর্তৃত্ব আল্লাহর, তিনি হচ্ছেন রিজিক দাতা, সৃষ্টিকর্তা, জীবন মৃত্যু দাতা, ভালো মন্দের অধিকারী, তিনি হচ্ছেন আইন বিধান দাতা, হুকুম জাজমেন দাতা, তার সমস্ত বিষয় কর্তৃত্ব, তিনি সব কিছু করতে সক্ষম। এই বিষয়গুলা হচ্ছে আল্লাহর রুবুবিয়ার অন্তর্ভুক্ত। সুতরাং এই রব হিসাবে আল্লাহর একত্ব সম্পর্কে সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে জানতে হবে, বান্দার জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ওয়া সিফাতের ব্যাপারে, আল্লাহর নাম এবং গুণাবলীর ব্যাপারে, যাতে আল্লাহর ব্যাপারে তার কোনো মন্দ ধারণা না আসে এবং আল্লাহর ব্যাপারে সে যথাযথ মর্যাদা দিতে পারে। এবং বান্দার জানতে হবে তাওহীদ আল উলুহিয়া সম্পর্কে, আল্লাহ যে একমাত্র ইলাহ, এবং জানতে হবে কোন কোন জিনিসগুলো ইবাদাহ, যেটা একমাত্র আল্লাহর হক, যে ইবাদাহ সে অন্য কাউকে দিতে পারে না, যেরকম সালাত, খৌফ, ভীতি, বিনয়, আশা, নম্রতা, রাজা, এই সবগুলা ইনাবা, প্রত্যাবর্তন, এই যে ইবাদত গুলো, কোরবানি, মানব, এই জাতীয় যে ইবাদত আছে, শারীরিক, আর্থিক, মানসিক, সমস্ত ইবাদাহ একমাত্র আল্লাহর। এ সম্পর্কে তার বিস্তারিত জানতে হবে। আরো জানতে হবে তাওহীদের বিপরীত শিরক কি, শিরক কেন হয়, শিরকের কি ধ্বংসকারিতা, কোন কোন কাজগুলো শিরক, এবং শিরক থেকে সে কিভাবে বাঁচবে, এ সম্পর্কে তার বিস্তারিত জানতে হবে। তাকে জানতে হবে আল্লাহ সারা যত বাতিল ইলাহ আছে, যত আন্দাদ আছে, আরবাব আছে, তাওবুত আছে, এই জিনিসগুলা কি, কারণ এই জিনিসগুলা, এই ইলাহ, আন্দাদ, আরবাব, তাওবুত সম্পর্কে যদি সে না জানে, তাহলে সে যে সাক্ষ্য দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, সে আল্লাহ ইবাদত করবে, পাশাপাশি আন্দাজ, আলিহা, আরবাব বা অন্য কারো, এই জিনিসগুলাকে সে গ্রহণ করবে। সে মুখে সাক্ষ্য দিল ওই বাতিল মাবুদদেরকে না চিনার কারণে, অনেক সময় তার নফ তার আন্দাজ হয়ে যেতে পারে, নফ তার ইলাহ হয়ে যেতে পারে, তারপরে তার লিডার, তার নেতা, তার আরবাব হয়ে যেতে পারে, সে অন্য কিছুকে তার মাবুদ হিসাবে গ্রহণ করতে পারে। সেই সাথে তার অবশ্যই জানতে হবে যত বাতিল ইলাহ এবং আন্দাজ, আরবাব এবং তাগুত রাতে সম্পর্কে, এবং তাদের সাথে তার কি সম্পর্ক হবে, এ সম্পর্কে তার বিস্তারিত জানতে হবে। জানতে হবে আহলুত তাওহীদ বা মুসলিমদের সাথে তার কি সম্পর্ক, আলওয়ালার সম্পর্ক, মুসলিমদের সাথে বন্ধুত্ব এবং মহাব্বার সম্পর্ক আল্লাহর জন্য। অনুরূপভাবে তাকে জানতে হবে আহলুস শিরকের সাথে তার কি সম্পর্ক, কি আচরণ, তাদের সাথে কিভাবে ট্রিট করতে হবে, কিভাবে আচরণ করতে হবে। এবং বান্দার আরো জানতে হবে নাকের বিষয়গুলো সম্পর্কে, তাওহীদ ভঙ্গকারী বিষয়গুলো সম্পর্কে, যেগুলা করলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আপনারা দেখেন যে কেন কেন এই ইলমকে তাওহীদের প্রথম শর্ত এবং মূল শর্তরূপে নির্ধারণ করা হয়েছে। একটা জিনিস দেখেন যে একটা বান্দা যে জানে না আল্লাহ রুবুবিয়া সম্পর্কে, যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র রিজিক দাতা, ভালো মন্দের অধিকারী, এই সম্পর্কে যখন তার পূর্ণাঙ্গ বিশ্বাস না থাকে, পূর্ণাঙ্গ ধারণা না থাকে, তখন সে কি করে, তখন সে বিভিন্ন পীর ফকির মাজারের কাছে যায়, ভালো মন্দের জন্য, তার রিজিক কম বৃদ্ধির জন্য, তার রোগ মুক্তির জন্য, তার উন্নতি সফলতার জন্য। অথচ এই অ্যাফেয়ার্সগুলো আল্লাহর সাথে কানেক্টেড, একমাত্র আল্লাহর কাছে এই জিনিসগুলা, আল্লাহ তার ভালো মন্দ করতে পারে, রিজিকের কম বৃদ্ধি করতে পারে, আল্লাহ তাকে সুস্থতা দিতে পারে, এই হচ্ছে তাওহীদ সম্পর্কে অজ্ঞতার ফল। এই জন্যই তাওহীদের জ্ঞান হচ্ছে সর্বপ্রথম ওয়াজিব। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে সলাত, যাকাত, হজ, সিয়াম, এই জিনিসগুলো সম্পর্কে যদি বান্দা না জানে তাহলে সে কিভাবে আদায় করবে, সলাত সম্পর্কে যদি না জানে বান্দা তাহলে কিভাবে সে আদায় করবে। অনুরূপভাবে এই তাওহীদ সমস্ত মূলের মূল, এই সম্পর্কে যদি সে বিস্তারিত না জানে তাহলে তো তাওহীদকে সে কলুষিত করে ফেলবে, তাওহীদের বিপরীত বিষয় শিরককে সে গ্রহণ করবে, যার বাস্তবতা আজকের জমিনের মধ্যে দেখতে পাচ্ছি। আজকের জমিনের মধ্যে দেখতে পাচ্ছি যে তাওহীদের বিপরীত যে তাবিজ দুলানো, আল্লাহ ছাড়া অন্যকে আইন বিধানদাতা মানা, মাজার পীর ফকিরের কাছে দোয়া করা, তাদেরকে সেজদা দেওয়া, তাদেরকে এমন আসনে নিয়ে দেওয়া যা আল্লাহর জন্য খাস, এই জিনিসগুলো অহরহ হয়ে গেছে। অনেক মানুষের মধ্যে আজকে শির পরিলক্ষিত হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে কাফিরদের এই শর্ত তারা পূরণ করে নাই, তারা তাওহীদ সম্পর্কে বিস্তারিত জানে নাই, তারা এই সম্পর্কে গবেষণা করে নাই, এ সম্পর্কে তারা বিস্তারিত জেনে নেয় নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাপারে সে কি সাক্ষ্য দিয়েছে। সুতরাং পরিপূর্ণভাবে আমরা বুঝতে পারলাম যে এই আল ইলম হচ্ছে একটা অন্যতম এবং প্রধান শর্ত। এই শর্ত বান্দার ফিল আপ না করলে তার তাওহীদ গ্রহণযোগ্য হবে না, বান্দাকে তাওহীদ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তাওহীদ এর দ্বিতীয় শর্ত হচ্ছে আল ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস। এটা হচ্ছে তাওহীদের সেকেন্ড শর্ত, দ্বিতীয় শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. إنما المؤمنون الذين قرأت تقريت إمام بار كرا ذرا آمنوا بالله ذرا إيمان من تعبرتتي ورسوله أبن كرسوله بتي আর কোন সন্দেহ পোষণ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে বলেন যে মুসলিম শরীফ থেকে বর্ণিত যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূল। এ ব্যাপারে কোন সন্দেহ পোষণ না করে আল্লাহর সাথে যে সাক্ষাৎ করে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দেয়, আল্লাহ রাসূল বলেন যে বান্দা সাক্ষ্য দেয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং অতঃপর কি করে না, অতঃপর আর কোনো সন্দেহ পোষণ করে না, দৃঢ় ইয়াকিন করে, নিশ্চিত বিশ্বাস করে, এবং এরপরে আর কোনো সন্দেহ পোষণ করে না, সে এ অবস্থায় মৃত্যুবরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং তাওহীদ এর ব্যাপারে, আল্লাহর একত্বের ব্যাপারে, আল্লাহর শ্রেষ্ঠত্বের ব্যাপারে যে জিনিসগুলো জানা যাবে এবং তাওহীদ সম্পর্কে বিস্তারিত যা জানা যাবে এ সম্পর্কে দৃঢ় ইয়াকিন করতে হবে, নিশ্চিত বিশ্বাস করতে হবে, এ ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করা যাবে না। কেন? ইয়াকিনকে, দৃঢ় বিশ্বাসকে তাওহীদের দ্বিতীয় শর্তরূপে নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারব। কারণ যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রিজিক দাতা, যদি এ সম্পর্কে বান্দা সন্দেহ পোষণ করে তাহলে কি তার তাওহীদ গ্রহণযোগ্য হবে? তাহলে কি সে আর মুসলিম থাকবে? আল্লাহ হচ্ছেন ভালো মন্দের অধিকারী, ভালো মন্দ তার হাতে। এরপরে যদি কোনো বান্দা সন্দেহ পোষণ করে তাহলে কি তার তাওহীদ সঠিক থাকবে? সে কি ইসলামের মধ্যে থাকবে? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের ব্যাপারে, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর গুণাবলী, আল্লাহর আসমা ওয়া সিফাতের ব্যাপারে যা জানা যাবে বিস্তারিতভাবে, তার প্রতি বান্দার দৃঢ় ইয়াকিন থাকতে হবে, নিশ্চিত বিশ্বাস থাকতে হবে, এ ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ সংশয় পোষণ করা যাবে না। এই হচ্ছে তাওহীদের দ্বিতীয় শর্ত। তাওহীদের তৃতীয় শর্ত হচ্ছে আল কবুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফফাতের মধ্যে বলেন, ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون بل جاء بالحق وصدق المرسلين. এই সব লোকেরা যখন তাদেরকে বলা হতো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তখন তারা অহংকারে ফেটে পড়তো, ইয়াস্তাকবিরুন, তারা অহংকার করতো এবং তারা বলতো যে আমরা কি এক পাগল কবির কথায় নিজেদের মাগুদগুলোকে পরিত্যাগ করব, আমাদের ইলাহগুলোকে পরিত্যাগ করব। আল্লাহ রাসূল সম্পর্কে তারা এই উক্তি করতো। আল্লাহ রাসূল যখন আল্লাহ সারা এইসব যে মূর্তিগুলো আছে তাদের ইবাদতকে পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতেন, তখন তার জবাবে তারা বলতো যে পাগল কবির কথায় আমরা এই মাগুদগুলোকে পরিত্যাগ করব, বরং তারা অহংকার করতো। তার মানে তারা তাওহীদকে অ্যাকসেপ্ট করে নাই, তারা তাওহীদকে গ্রহণ করে নাই নিজেদের জন্য। আল কবুল হচ্ছে মুখের কথার মধ্যে এই তাওহীদের স্বীকৃতি দেওয়া, তাওহীদের সপক্ষে কথা বলা এবং তাগুতের বা আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে তাদের বিরুদ্ধে কথা বলা, সর্বোপরি কথা হচ্ছে মুখের কথার মধ্যে হচ্ছে তাওহীদ, মুখের কথার মাধ্যমে অ্যাকসেপ্ট করা হচ্ছে আল কবুল। আর চতুর্থ শর্ত হচ্ছে আল ইনকিয়াদ বা সমর্পণ করা। তাওহীদের ব্যাপারে যা জানা যাবে এর কাছে পরিপূর্ণ সমর্পণ করা, আল্লাহর একত্বের কাছে পরিপূর্ণভাবে সমর্পণ করা এবং আল্লাহ তারা যত বাতিল মাবুদ আছে তাদেরকে অস্বীকার করা, তাদের থেকে দূরে থাকা, এটা হচ্ছে তাওহীদের চতুর্থ শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন সূরা নিসা এর 65 নম্বর আয়াতে, فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِي مَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا. না হে মুহাম্মদ, আল্লাহ রাসূলকে বলতেছেন যে না হে মুহাম্মদ, তোমার রবের কসম, আল্লাহ তার নিজের কসম দিয়ে বলতেছেন, তারা কিছুতে ইমানদার হতে পারে না যতক্ষণ না তারা তাদের সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক হিসাবে মেনে নিবে, অতঃপর তুমি যাই ফেসলা করবে সে ব্যাপারে তারা নিজেদের মনে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করবে না। তাওহীদের মূল বুঝ কি, মূল আকীদা কি? মূল আকীদা হচ্ছে এটা যে বান্দা তাকে পরিপূর্ণভাবে আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দিতে হবে, পরিপূর্ণভাবে, এখানে কোন রকমের কিছু থাকবে না, পরিপূর্ণভাবে আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দিবে, অতঃপর আল্লাহ থেকে যে ব্যাপারে যে করণীয় আল্লাহ রাসূলের মাধ্যমে তার যে ব্যাপারে যে আমল, যে ব্যাপারে যা করণীয় এটাকে তাকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে, তার নিজের কোনো এখানে নফসের কোনো অংশ এখানে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাকে আল্লাহর আইনকে মানতে হবে, আল্লাহ আইন দাতা, সুতরাং আল্লাহর এই রুবুবিয়াতের সামনে সে মাথা নত করে দিবে, সে আল্লাহকেই একমাত্র আইন দাতা হিসাবে গ্রহণ করবে এবং আল্লাহ ছাড়া আর কাউকে আইন দাতা হিসাবে গ্রহণ করবে না, অ্যাকসেপ্ট করবে না, এবং আল্লাহর আইনের কাছে বিচার ফয়সালা চাইবে, সে আল্লাহ ছাড়া অন্য কোনো আইনের কাছে বিচার ফয়সালা চাইবে না। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম রিজিক দাতা, জীবন মৃত্যু দাতা, ভালো মন্দের অধিকারী, রোগ মুক্তি দানকারী, সুতরাং সে আল্লাহর কাছে এই জিনিসগুলো চাইবে, আল্লাহর কাছে দোয়া করবে। তার সমর্পণ হচ্ছে কথা, কাজ এবং অন্তরের মাধ্যমে, দ্যাট মিন্স তার আমলের মাধ্যমে। আল কবুলটা ছিল কথার মাধ্যমে আর আল ইনকিয়াদ হচ্ছে সমর্পণ বা কাজের মাধ্যমে, তার আমল তার বাস্তব জীবনটা হবে তাওহীদের বাস্তব স্বরূপ, যা তাওহীদের ব্যাপারে জানবে সেটা সে আল ইনকিয়াদ করবে, এটার সামনে নিজেকে সমর্পণ করে দিয়ে তার জীবনে তার বাস্তবায়ন ঘটাবে, এটা হচ্ছে তাওহীদের চতুর্থ সত্য আল ইনকিয়াদ। আর এই ইনকিয়াদ হবে যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله واجتنبوا الطاغوت যে ব্যক্তি তাওহীদকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো সে শক্তরুজ্জু আঁকড়ে ধরলো, সুতরাং সে আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদরা আছে যারা মিথ্যা রুবুবিয়াতের দাবি করতেছে, যারা আইন দিচ্ছে, আইন বিধান দিচ্ছে, এবং যারা পীর ফকির, যারা যাদের কাছে মানুষ তাদের ইবাদত করতেছে, দোয়া করতেছে, এই জাতীয় সমস্ত শির্ক, সমস্ত তাগুত তাদেরকে সে অস্বীকার করবে, তাদের থেকে দূরে থাকবে, পরিত্যাগ করবে, তাদেরকে ধ্বংস করার জন্য সচেষ্ট হবে এবং পাশাপাশি সে আল্লাহর সামনে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে, এ ব্যাপারে তার অন্তরের মধ্যে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ থাকবে না, কোনো সংকোচ থাকবে না, এই হচ্ছে পরিপূর্ণ সমর্পণ আল্লাহর সামনে। তারপর পঞ্চম শর্ত হচ্ছে আসিদ, বান্দা তাওহীদের ব্যাপারে যা বিস্তারিত জানলো সেটাকে দৃঢ় বিশ্বাস করলো, এটাকে সে তার কথার মাধ্যমে মনে প্রাণে কবুল করলো, অতঃপর সে এটার সামনে নিজেকে সমর্পণ করে দিল, অতঃপর তার পঞ্চম বিষয় হচ্ছে আসিদ, পঞ্চম শর্ত হচ্ছে আসিদ, সত্যতা, এই তাওহীদের ব্যাপারে তার সত্যতাকে প্রমাণ করতে হবে, তার অন্তরে এ ব্যাপারে সে কোনো বিরোধী ভাব রাখবে না, অন্তরে সে ব্যাপারে কোনো আরাজ রাখবে না। সহিহ বুখারী এবং মুসলিম থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সত্যনিষ্ঠ অন্তরে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন, আল্লাহ আকবার, সত্যনিষ্ঠ অন্তরে কোনো নিফাক নাই। আর সিদকের বিপরীত বিষয় হচ্ছে আর নিফাক, আল্লাহ রাসূল আরো বলেন যে যে ব্যক্তি সত্যতার সাথে খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে, এই আসিফকের পুরো বিপরীত বিষয় হচ্ছে আন-নিফাক। আল্লাহ সুবহান সুরা মুনাফিকুনের মধ্যে বলেন, সুরা মুনাফিকুনের প্রথম আয়াতে আল্লাহ বলছেন যে إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون যখন মুনাফিকরা আপনার নিকট আসে তখন তারা বলে যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, নিশ্চয়ই অবশ্যই আপনি আল্লাহর রাসূল, এবং বলেন যে আল্লাহও জানেন যে অবশ্যই আপনি আল্লাহর রাসূল, এবং আল্লাহ কি বলতেছেন, আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী বলতেছেন। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, তারা ইন্না লা এরকম ইমফেসিস সহকারে বলছে যে আপনি আল্লাহর রাসূল, আল্লাহ তাদেরকে অনুরূপ কথার তারা জবাব দিয়েছেন যে আল্লাহ জানেন যে আল্লাহ আপনি আল্লাহর রাসূল, এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। তার মানে কি? এখান থেকে আমরা আসিদকের বাস্তব স্বরূপ বুঝতে পারবো যে এই মুনাফিকরা তারা এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জেনেছিল, তারা মুখে এটা সাক্ষ্য দিয়েছিল, তারা আমলের মাধ্যমে এটা স্বরূপ ঘটাইছিল, যেরকম তারা সালাত আদায় করত, তারা যাকাত দিত, তারা অন্যান্য ইসলামিক যে কাজগুলা তারা করত, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কিছু কিছু জিহাদেও তারা অংশগ্রহণ করত, কিন্তু মূল বিষয়টা ছিল তাদের অন্তরে, তারা অন্তরে এটার প্রতি বিরুদ্ধ ভাব রাখত, অন্তরে নিফাক গোপন রাখত, আর সিদ্ক মানে সত্যতার সাথে এটাকে গ্রহণ করে নাই। সিদ্ক হচ্ছে অন্তরের বিষয়, অন্তরের সাথে রিলেটেড বিষয়, অন্তরের সাথে কানেক্টেড বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে এরকম বলেন যে وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি ইমান এনেছি, অথচ প্রকৃতপক্ষে তারা ইমানদার নয়। সুতরাং নিশ্চিতভাবে আপনারা উপলব্ধি করতেছেন যে আসিদ যদি সে সত্যতার সাথে এই তাওহীদকে গ্রহণ না করে, এই সত্য তার জীবনে বাস্তবায়ন না করে, তাহলে কি হবে, সে মুসলিম হতে পারবে না, তার তাওহীদ গ্রহণযোগ্য হবে না। মানে সে যত কিছুই করুক, যত আমল করুক, যত বাহ্যিক স্বরূপ তার মধ্যে প্রকাশিত হোক, কিন্তু যদি অন্তরে তার জন্য বিরুদ্ধ ভাব রাখে, সত্যতার সাথে এটাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে কি হবে, তার তাওহীদ গ্রহণযোগ্য হবে না, আর নিফাক তার মধ্যে থেকে যাবে। সুতরাং বান্দার জন্য করণীয় হচ্ছে সত্যতার সাথে তাওহীদকে গ্রহণ করতে হবে, এর ব্যাপারে অন্তরের মধ্যে বিন্দু মাত্র কোন রকমের বিরুদ্ধ ভাব বা মুনাফিকি গোপন রাখা যাবে না। তারপরে হচ্ছে ষষ্ঠ সত্য আল ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ তাদেরকে তারা আর কোন হুকুম দেওয়া হয়নি যে যেন তারা একনিষ্ঠভাবে মুখলিস হয়ে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করে, হানিফ হয়ে একনিষ্ঠভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, বুখারী এবং মুসলিম। আল্লাহ রাসূল আরো বলেন যে ব্যক্তি একনিষ্ঠ অন্তরে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সে হচ্ছে কিয়ামতের দিন আমার সুপারিশ লাভের জন্য সবচেয়ে সৌভাগ্যবান, বুখারী শরীফের হাদিস। সুতরাং আর ইখলাসের বাস্তব স্বরূপ হচ্ছে আমরা জানি ইসলামের কোনো কাজই, কোনো ইবাদত, কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যতক্ষণ না দুইটা জিনিসটিকে ফিলাপ করে, কোনো ইবাদত কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যতক্ষণ না দুইটা জিনিস দুইটা শর্ত ফিলাপ করে, কন্ডিশন ফিলাপ করে। এক হচ্ছে আল ইখলাস আর দ্বিতীয় হচ্ছে আল সুন্নাহ। এটা হতে হবে একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য, এবং এটা হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ মোতাবেক বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় অনুসরণ। আমরা দেখি যেরকম কিয়ামতের ময়দানে যাদের সর্বপ্রথম বিচার করা হবে তিন ব্যক্তি, যে ব্যক্তি এক ব্যক্তির মধ্যে এক ব্যক্তি যে আল্লাহর রাস্তায় তার জীবন দিয়েছিল, সে শহীদ হয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই নিয়ামতের গুলা তার জীবনে যে নিয়ামত গুলা দিয়েছিলেন তাকে স্বীকার করিয়ে আল্লাহ প্রশ্ন করবেন যে সেই নিয়ামতের কি সুক্রিয়া আদায় করেছে। সে বলবে যে হে আল্লাহ, আমি তোমার জন্য আমার মাল এবং জান দ্বারা জিহাদ করেছি এবং তোমার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ বলবেন যে তুমি মিথ্যাবাদী, বরং তুমি এই জন্য জিহাদ করেছো যে লোকেরা তোমাকে বীর পুরুষ বলবে। অনুরূপভাবে এক ব্যক্তি যে দান করছিল সে বলবে যে আমি আপনার সমস্ত সন্তুষ্টির রাস্তায় দান করেছি। আল্লাহ বলবেন যে তুমি মিথ্যাবাদী, মানুষ তোমাকে দানবীর বলবে এই জন্য তুমি দান করেছো। অনুরূপভাবে এক আলেম যে মানুষকে দিন শিক্ষা দিয়েছিল সে বলবে যে আমি আপনার সন্তুষ্টির লোকে মানুষকে ইল শিক্ষা দিয়েছি, জ্ঞান শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যাবাদী, তুমি মানুষ তোমাকে আলেম বলবে এই জন্য তুমি দিন শিক্ষা দিয়েছো। পরে তাদেরকে নির্দেশ দেওয়া হবে উপর করে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। সুতরাং এখানে তাদের অভাব কি ছিল? ইখলাস, একনিষ্ঠতার। সুতরাং বান্দার তাওহীদ কখনই গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না তার ইখলাস পরিপূর্ণ করে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে, এবং এই তাওহীদকেও সে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর জন্য, কোনো দুনিয়াবী স্বার্থে নয়, কাউকে সন্তুষ্ট করার জন্য নয় বা কোনো কারণেই নয়, একমাত্র আল্লাহর জন্য এই তাওহীদকে গ্রহণ করে এবং এই তাওহীদ এবং সমস্ত ইবাদত তার খালেস ভাবে শুধুমাত্র আল্লাহর জন্য করে। সপ্তম শর্ত হচ্ছে আল মুহাব্বাহ, ভালোবাসা, আল হুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়া মিনান নাস মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب ومن الناس من شرمد عنك من يتخذ من دون الله من دون الله أنداد من আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহর সমকক্ষ রূপে অন্যদেরকে সাব্যস্ত করে আল্লাহর আন্দাজ রূপে গ্রহণ করে, তাদের প্রতি তেমন মহাব্বত পোষণ করে যেমন আল্লাহর প্রতি মহাব্বত বা ভালোবাসা হয়ে থাকে। অপরদিকে যারা ইমানদার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের ভালোবাসা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি। এটার বাস্তব স্বরূপ কি এটা আমাদেরকে বুঝতে হবে। এই শর্তটা কেন নির্ধারণ করা হয়েছে? আল মুহাব্বাতে তাওহীদের শর্ত রূপে নির্ধারণ করা হয়েছে। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন বান্দার সৃষ্টিকর্তা, বান্দার জীবন মৃত্যু আল্লাহর সাথে কানেক্টেড, বান্দার রিজিক কম বৃদ্ধি, বান্দার ভালো মন্দ, বান্দার শিফা, বান্দার সমস্ত অ্যাফেয়ার্স, তার সফলতা ব্যর্থতা সব কিছু একমাত্র আল্লাহর সাথে কানেক্টেড এবং আল্লাহ থেকে। সুতরাং স্বাভাবিক দাবি হচ্ছে বান্দা আল্লাহকে চূড়ান্ত ভালোবাসবে, একমাত্র আল্লাহকে চূড়ান্ত ভালোবাসবে, যেটা হচ্ছে ভালোবাসার সর্বশেষ সীমা, আল কুল্লাত, ভালোবাসার যে চূড়ান্ত সীমা, এই কুল্লাত একমাত্র আল্লাহকে সে দিবে, একান্তই আল্লাহকে ভালোবাসবে। এবং এখানে আল্লাহ যাকে ভালোবাসেন সে তাকে ভালোবাসবে এবং আল্লাহ যাকে ঘৃণা করেন তাকে সে ঘৃণা করবে। এই মহাব্বা হবে আল্লাহর জন্য, অর্থাৎ সে আল্লাহকে এখন পরিপূর্ণ ভালোবাসে, তার এখানে আর কোনো কিছুর প্রতি কোনো সম্পর্ক নাই, কোনো মহাব্বা নাই, সে পরিপূর্ণ ভালোবাসা আল্লাহর জন্য দিয়েছে। এখন আল্লাহর জন্য সে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সে ভালোবাসবে, আল্লাহর জন্য সে আল্লাহ যাকে ঘৃণা করেন সে তাকে ঘৃণা করবে। সুতরাং এই ভালোবাসা এবং ঘৃণাও হবে আল্লাহর জন্য। এক্সাম্পল, যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাব্বা করেন, সুতরাং সে দুনিয়ার সবকিছু চাইতে, এমনকি তার নিজের চাইতেও সে সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নিজের জীবনের চাইতো, এটা আল্লাহর জন্য। সুতরাং এই ভালোবাসা হবে আল্লাহর জন্য, এবং এই মহাব্বা আল্লাহ রাসুলের মহাব্বা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেও। আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। সুতরাং আমরা যদি আল্লাহকে চূড়ান্ত ভালোবাসি, আল্লাহ নির্দেশ দিয়েছেন যেন আল্লাহর রাসূলকে অনুসরণ করা হয়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যুনুবগুলা তোমাদের পাপ সমূহ আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন গফুর, গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াময়। সুতরাং আল্লাহর প্রতি মহাব্বার দাবি হচ্ছে আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে সে তাদেরকে সবচেয়ে বেশি শত্রুতা তাদের প্রতি সে পোষণ করবে, কারণ সে আল্লাহকে মহাব্বা করে। সুতরাং যে আল্লাহ শত্রু, যে নিজেকে মিথ্যা রব দাবি করতেছে, ইলাহ দাবি করতেছে, যে আরবাব হয়ে গেছে, তাকে মানুষ আন্দাজ হিসাবে গ্রহণ করছে, তাদেরকে সে সবচেয়ে বেশি ঘৃণা করবে আল্লাহর জন্য। সে যেরূপভাবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাদেরকে সে ভালোবাসবে, সে অনুরূপভাবে আল্লাহ তাদেরকে ঘৃণা করেন সবচেয়ে, সেও তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করবে। সুতরাং তার সাথে আর ভিন্ন কে হতে পারে আল্লাহর কাছে, যারা নিজেরা মিথ্যা রব, ইলাহ এবং মাবুদ এবং আন্দাজ হয়ে গেছে। সুতরাং আল্লাহর জন্য সে সমস্ত বাতিল মাবুদদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করবে, ঘৃণা করবে, শত্রুতা করবে, বিদ্বেষ পোষণ করবে তাদের সাথে, তাদের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। এরই বাস্তব স্বরূপ হচ্ছে আল্লাহ মুসলিমদেরকে ভালোবাসেন, আল্লাহ তাওহীদের যারা অনুসরণ করে তাদেরকে সে ভালোবাসেন। সুতরাং মুসলিমদের জন্য তার হবে আল ওয়ালা, আল্লাহর জন্য তার মুসলিমদের সাথে হবে বন্ধুত্ব, মুসলিমদের সাথে ভালোবাসা, এটা কথা, কাজ এবং আমলের মাধ্যমে। সে মুসলিমদেরকে ভালোবাসবে মুখের কথার মাধ্যমে, সে বাস্তবে মুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করবে, মুসলিমদের ভালো মন্দে তার ভালো মন্দ হিসাবে গ্রহণ করবে। হাদিসে যেভাবে এসেছে যে যেন একটা দেহের মতো, মুসলিমদের উম্মার মধ্যে কোথাও যদি বিন্দুমাত্র কোনো একটা মুসলিমের কোনো আঘাত পায়, সে আক্রান্ত হয়, আহত হয়, সে অন্যের দ্বারা নির্যাতিত হয়, সে এটাকে প্রোটেক্ট করার জন্য তার, এটা হচ্ছে তার ওয়ালার অংশ যে সে এটাকে প্রোটেক্ট করবে। অনুরূপভাবে আহলুস শিরক যারা আছে, যারা এই তাগুত বা মিথ্যা মাহবুদদের পূজারী আছে, তাদেরকে সে ঘৃণা করবে আল্লাহর জন্য। সে যেই হোক, সে তার পিতা, ভাই, বন্ধু যেই হোক, এরই বাস্তব স্বরূপ আমরা দেখি সাহাবাদের মধ্যে। তারা তাদের পিতা পুত্র সম্পর্কের দিকে দেখেন নাই, পিতা পুত্রকে হত্যা করতে বা পুত্র পিতাকে হত্যা করতে, তারা তাদের গোত্রীয় লোকদেরকে হত্যা করতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ পোষণ করেন নাই, একমাত্র আল্লাহর জন্য তাদের মহাব্বা আল্লাহর জন্য খালেদ ছিল, এটা তাদের অন্তরের দৃঢ় বদ্ধমূল ছিল, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসত এবং আল্লাহর জন্য দুনিয়ার সবকিছুকে পরিত্যাগ করতে তারা প্রস্তুত ছিল, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। সুতরাং এই মহাব্বা, এই জন্যই তাওহীদের শর্তরূপে নির্ধারণ করা হয়েছে, এই মহাব্বা ব্যক্তি লাভ করবে না, সে তার তাওহীদে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সে চূড়ান্ত আল্লাহকে ভালোবাসতে হবে এবং আল্লাহ যাকে ভালোবাসেন সে তাকে ভালোবাসবে আল্লাহর জন্য, এবং আল্লাহ যাকে ঘৃণা করেন সে তাকে ঘৃণা করবে আল্লাহর জন্য। এই হচ্ছে তাওহীদের সাতটি শর্ত যা আমরা এতক্ষণ বর্ণনা করলাম। সুতরাং এই শর্তগুলা থেকে আমাদের করণীয় কি, এ সম্পর্কে আমরা আবার সংক্ষিপ্তভাবে একবার গোছ করতে পারি, যে বান্দার জন্য প্রথম ওয়াজিব হচ্ছে এই তাওহীদ সম্পর্কে সে বিস্তারিতভাবে জানবে, এর খুঁটিনাটি দিক সম্পর্কে জানবে, আল্লাহর একত্ব সম্পর্কে বিস্তারিতভাবে জানবে, আল্লাহর একত্বের বিপরীত শিরক সম্পর্কে, তাওহীদের বিপরীত শিরক সম্পর্কে সে জানবে, মিথ্যা মাবুদদেরকে সে চিনবে এবং তাদের থেকে দূরে থাকবে এবং পরিত্যাগ করবে, এবং আল্লাহর তাওহীদের ব্যাপারে, আল্লাহর একত্বের ব্যাপারে, আল্লাহর শ্রেষ্ঠত্বের ব্যাপারে, আল্লাহর গুণাবলীর ব্যাপারে যা কিছু সে জানবে, এটাকে সে দৃঢ় ইয়াকিন, নিশ্চিত বিশ্বাস করবে, ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করবে না, সেই তার মুখের কথার মাধ্যমে বাস্তবায়ন করবে, অতঃপর সে তার বাস্তব জীবনে তার আমল করবে, পরিপূর্ণভাবে এই তাওহীদ আল্লাহর একত্বের কাছে সমর্পণ করবে এবং এই অনুযায়ী তার জীবনকে সাজাবে, অতঃপর তার অন্তরের মধ্যে সে এই ব্যাপারে কোন রকমের নিফাস গোপন রাখবে না, সে সত্যতার সাথে তাওহীদকে গ্রহণ করবে, সে ইখলাসের সাথে তার সমস্ত ইবাদত করবে আল্লাহর জন্য, এবং সে আল্লাহকে সবচেয়ে বেশি মুহাব্বাহ করবে, ভালোবাসবে, এবং এই মুহাব্বার অনুসারে, আল্লাহর মুহাব্বার দাবি অনুযায়ী সে যাদেরকে আল্লাহ ভালোবাসেন সে তাকে ভালোবাসবে, যাদেরকে আল্লাহ ঘৃণা করেন তাদেরকে সে ঘৃণা করবে। এই হচ্ছে তাওহীদের বাস্তব স্বরূপ, এই হচ্ছে শর্তাবলী যা একজন বান্দার জন্য অবশ্যই পূরণীয়, অবশ্যই তাকে এই জিনিসগুলা পূরণ করতে হবে, যদি আর একটা শর্ত সে পূরণ না করে সে মুসলিম হতে পারবে না। আসির যে পঞ্চম শর্ত, সে যদি এটা পূরণ না করে তাহলে সে কি হবে, সে মুনাফিক হবে। যেরকম দেখি আমরা আল ইখলাস, সে যদি এটা ফিল আপ না করে তাহলে সে মুশরিক হবে। যেরকম সে যদি মহাব্বা একমাত্র আল্লাহর জন্য যদি সে এটার ক্ষেত্রে সীমালঙ্ঘন করে, একমাত্র আল্লাহকে সবচেয়ে বেশি মহাব্বা না করে, তাহলে সে অন্যকে কি হিসাবে গ্রহণ করবে? আন্দাজ হিসাবে গ্রহণ করবে। যেরকম তাওহীদের প্রথম শর্ত আল ইলম, যদি এ ব্যাপারে তার অজ্ঞতা এবং মূর্খতা থাকে, সে কি করবে? যা আমরা আজকের জমিনে বাস্তবভাবে দেখতেছি, সে অন্যদেরকে মাহবুব ইলাহ বানাবে, আল্লাহর আসনে নিয়ে যাবে। এই হচ্ছে তাওহীদের শর্তাবলী। সুতরাং একজন মুসলিমের জ্ঞান এমন হবে যেখানে কোনো মূর্খতার অবকাশ নাই, তার ইখলাস হবে পরিপূর্ণ শিরক মুক্ত, সত্যতা হবে মিথ্যাচার মুক্ত, তার চরিত্র হবে শিরক এবং নিফাক থেকে মুক্ত, তার বিশ্বাস হবে সন্দেহ এবং সংশয় থেকে মুক্ত। সে কালিমা উচ্চারণ করবে, অথচ তার মনের মধ্যে কালিমা দ্বারা যা বোঝায় এটার ব্যাপারে, তার দাবিগুলার ব্যাপারে কোনো প্রকার সংশয় সন্দেহ থাকবে না। তার মনে থাকবে সেই ভালোবাসা যার মধ্যে থাকবে না কোনো ঘৃণা, থাকবে এমন গ্রহণযোগ্যতা যার মধ্যে থাকবে না কোনো অস্বীকৃতি। তো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই সাতটি শর্ত আমরা আমাদের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি। আল্লাহুম্মা আমিন। যেন আমরা আমাদের তাওহীদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য এই শর্তগুলো আমাদের বাস্তব জীবনে আমাদের পরিপূর্ণ করতে পারি এবং অন্যদেরকে এ ব্যাপারে শিক্ষা দিতে পারি, যাতে আমাদের তাওহীদ পরিপূর্ণ হয় আল্লাহর কাছে। কারণ যে বান্দার তাওহীদ পরিপূর্ণ হবে, যে বান্দা আল্লাহর সাথে শিরক না করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তার যদি অন্য অনেক গুনাহ থাকে, আল্লাহ যদি সে পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও আল্লাহর সামনে হাজির হয়, আল্লাহ তার সামনে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহর সামনে হাজির হবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওহীদকে পরিপূর্ণ করে দিন। আল্লাহুম্মা আমিন।